পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইয কুলনা লিল মালায়েকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার আয়াত নম্বর 116 তে ইরশাদ করেছেন, স্মরণ করো তোমরা যখন আমি বলেছিলাম ফেরেশতাদেরকে যে উসজুদুলি আদম, আদম আলাইহিস সালামকে সেজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সকল ফেরেশতা সেজদায় অবনত হয়েছিলেন, ইল্লা ইবলিস, তবে ইবলিস যে ফেরেশতাদের কাছাকাছি থাকত। সুতরাং ফেরেশতাদেরকে মালাইকাকে সেজদার হুকুম হলে তাতে সেও সামিল হয়, যদিও এই ইবলিস ফেরেশতাদের দলভুক্ত ছিল না সৃষ্টিগত দিক থেকে, বরং ইবলিস কানা মিনাল জিন, জিনদের অন্তর্ভুক্ত ছিল, যেমন আল্লাহ পাক অন্য সুরাই বলেছেন, আর এটাই হচ্ছে ঠিক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তবে ইবলিস আবা, অস্বীকার করল, অবাধ্য, আল্লাহ পাকের অবাধ্য হওয়ার কুফরি করল, আল্লাহ পাকের একত্ব অস্বীকার করেনি, আল্লাহ পাক যে প্রতিপালক তা অস্বীকার করেনি, তারপরও সে কাফের হয়েছে। চিন্তা করেছেন এই বিষয়টি? এ কথা বলেনি যে আল্লাহ নেই নাস্তিকের মতো, এ কথা বলেনি যে আল্লাহর সাথে শরীক আছে, আল্লাহ পাকের পার্টনার আছে, আল্লাহ পাকের সন্তান আছে, এ কথা বলেনি, বলেছে আল্লাহ সব কিছুই মানবো, রব রব রব, এমনকি যখন আল্লাহর কাছে ছাড় চাইছে তখনও বলছে রব্বি রব্বি, আল্লাহ আমাকে, হে আমার প্রতিপালক, আমাকে এই ছাড় দাও, এই অবসর দাও, এই ক্ষমতা দাও। তাহলে রব বলে স্বীকার কেউ সে কাফের কেন? যে সে অবাধ্য হয়েছিল। তাহলে বোঝা গেল কেউ যদি আল্লাহ পাকের কোনো বিধান মানতে অস্বীকার করে যে সবগুলি মানবো তবে এটা মানতে পারবো না, সব নামাজ পড়বো তবে ফজরটা আমি পারছি না, পারবো না, এটা কুফরি করলো, সবটাই পারছি কিন্তু আমাকে ক্ষুধা খুব বেশি লাগে সুতরাং রোজা রাখতে পারবো না, সবটাই করব কিন্তু এই কুরবানিটা না আমার মনে ধরেন না, এত পশু জবাই করে লাভটা কি, সবগুলি মানবো, অবাধ্য। তাহলে সে কুফরি করলো, ইসলাম থেকে বেরিয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে ইবলিস অস্বীকার করলো, ফাকুলনা, তখন আমি বললাম ইয়া আদম, আল্লাহ পাক সংক্ষেপ করে দিয়েছেন, ইবলিসের সাথে কথা হলো, ইবলিসের সাথে যা কিছু আল্লাহ পাক সম্বোধন করে বললেন তা আল্লাহ পাক এখানে ছেড়ে দিয়ে বলছেন আদম আলাইহিস সালামকে, হে আদম, ইন্না হাযা আদুউল্লাক, এই ইবলিস তোমার কিন্তু শত্রু, সাবধান। আল্লাহ পাক আদমকে সম্বোধন করে সতর্ক করেছেন এবং আদম সন্তান প্রত্যেককে এই কিয়ামত পর্যন্ত অ্যাড্রেস সম্বোধন হইতে থাকবে যে প্রত্যেক মানুষ শুনে নাও, ইবলিস কিন্তু তোমার দুশ্মন, সাবধান, কখনো ইবলিসের প্ররোচনে আসবে না। মনে যখন কুপ্রবৃত্তির কথা আসবে তখন কখনো সেটা অনুসরণ করবে না, মানবে না, অমান্য করবে, খারাপ কথা আসছে, পাপের কথা আসছে, অন্তর থেকে সরিয়ে ফেলো, বর্জন করো। আল্লাহ পাক বলছেন যে এ তোমার শত্রু, ওয়ালি জাওজিক, আর তোমার স্ত্রীরও শত্রু, ফালা ইউখরিজান্নাকুম মিনাল জান্নাতি ফাতাশকা, সুতরাং সাবধান, তোমাদেরকে যেন জান্নাত থেকে বের না করে দেয় কোনো পাঁইতারা করে, ফাতাশকা, না হলে বড়ই কষ্টে পড়ে যাবে, হতভাগা হয়ে যাবে। ইন্নাল্লাহ আল্লাহ তাজু আফিহাওয়ালা তারা, নিশ্চয়ই তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামত রয়েছে যে জান্নাতে তুমি ক্ষুধার্ত হবে না, ওয়ালা তারা, আর সেখানে উলঙ্গ হবে না, বস্ত্রবিহীন হবে না, আল্লাহ পাকের বস্ত্র রয়েছে, পোশাক রয়েছে জান্নাতে, ওয়া আন্নাকা লা তাজমাউ ফিহা, আর সেখানে তুমি পিপাসিতও হবে না, ওয়ালা তাজহা, আর সেখানে তোমাকে রৌদ্রও লাগবে না, জান্নাতের এসব নিয়ামত তোমাদের জন্য রয়েছে। ওয়াসওয়াসা ইলাইহি শয়তান, শয়তান তখন কুমন্ত্রণা দেওয়া শুরু করলো, কালা শয়তান বলল ইয়া আদম, হে আদম, হাল আদুল্লুক আলা শাজারাতিল খুলদ, তোমাকে এমন একটা গাছের কথা বলে দিব যেই বৃক্ষ, যে গাছটি হচ্ছে স্থায়ীভাবে জান্নাতে থাকার উপায়, এজন্য ওর নাম হচ্ছে শাজারাতুল খুলদ, স্থায়িত্ব দানকারী গাছ, সেই গাছের যদি ফল খেয়ে নাও তাহলে চিরকাল জান্নাতে থাকবে, আর কোনো কিছু তোমাকে বের করতে পারবে না। অমুলকিন, এবং এমন রাজত্ব লাভ করবে, লায়াবলা, যা কখনো ক্ষয় হবে না, ধ্বংসশীল হবে না। ফাক আলামিনহা, অনেক প্রচেষ্টা শয়তান চালালো, ফাক আলামিনহা, এই স্বামী স্ত্রীর দুজনে তা থেকে কিছু খেয়ে ফেললো। এই গাছ কোন গাছ ছিল আল্লাহ বলেননি, সুতরাং এই সম্পর্কে বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই, এই ছিল আর সেই ছিল, এতে কোনো লাভ নেই। আল্লাহ পাক ঘটনার যেসব বিষয়ে কোনো রকমের হেদায়েতের দিক, উপদেশের দিক নেই, সেসব অনর্থক কথা কোরআনে কারিমে বর্ণনা করেননি। আল্লাহ পাক তারপরে এরশাদ করছেন, যখন তারা এই ফল খেয়ে ফেলল, ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, তখন তাদের লজ্জা স্থান প্রকাশ পেয়ে গেল, কাপড় জান্নাতের খুলে গেল। ওয়াতাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, মানুষের মধ্যে প্রাকৃতিকভাবে লজ্জা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এটা বাস্তব। সেখানে কেউ দেখছে না স্বামী স্ত্রী, কাপড় যখন খুলে গেছে তাড়াতাড়ি লজ্জা স্থান ঢাকার জন্য, এটা হচ্ছে মানুষের আসল প্রকৃতি। শরীর ঢাকার জন্য ওই পাতা নিয়ে, পাতা ছিঁড়ে ছিঁড়ে লজ্জা স্থান ঢাকা, জড়িয়ে পাতার সাথে পাতা জড়িয়ে লজ্জা স্থান ঢাকা শুরু করেছে। ছোট বাচ্চাকে দেখবেন, 3 বছর 4 বছরের বাচ্চা, যদি কাপড় খুলেন কাপড় খুলতে চাইবে না, আর যদি খুলতেও চাই একমাত্র মা বাবার সামনে খুলতে চাইবে, অন্য কেউ খুলতে চাইলে খুলতে দেবে না। এতে থেকে কি বোঝা যায় যে মানুষ পুরুষ হোক অথবা নারী হোক, আল্লাহ পাক তাদের মধ্যে সৃষ্টিগতভাবে তাদের প্রকৃতিতে দান করেছেন যে তারা লজ্জা করে এবং তাদের শরীর ঢাকতে চায়। যারা শরীরকে উলঙ্গ করতে চায় তারা প্রকৃতি বিরোধী কাজ করে, তাদের নেচার, তাদের প্রকৃতি বিকৃত হয়ে গেছে, তাদের স্বাদ খারাপ হয়ে গেছে। যেমন জিহ্বার স্বাদ যদি না থাকে, আর ভালো মিষ্টিও খান, আর ভালো স্বাদের জিনিস খান, গোস্ত মাছ খান, কোনো স্বাদ পাবেন না। ওই রকমই আজকালকার ওই সব বেহায়া পুরুষ নারীদের হয়েছে, যারা উলঙ্গ হয়, অর্ধ উলঙ্গ হয়, আর শরীর খুলে মানুষের সামনে চলাফেরা করে। আর যারা এই লজ্জার পোশাক থেকে বেরিয়ে গেছে, যে শরীরের যেসব অংশ ঢাকার সেসব ঢাকে না, তারা এই প্রকৃতি বিপরীত দিকে চলে গেছে, তাদের প্রকৃতি বিকৃত হয়ে গেছে। আজকে বড়ই আক্ষেপ লাগে যে রাস্তাঘাটে দেখবেন যে একজন পুরুষ শীতকালে শরীর পুরোটা ঢেকে আছে, এখান পর্যন্ত ঢেকে আছে, সব কিছু ঢেকে আছে। আর মহিলা, গতকালকেই দেখছিলাম, মহিলা রাস্তায় ঠান্ডা লাগছে শীতকালে, আর এখান থেকে খোলা, এখান থেকে খোলা, অথচ তাকেও ঠান্ডা লাগছে। কিভাবে মানুষের প্রকৃতি বিকৃত হয়েছে, যে যেসবকে আল্লাহ পাক, অর্থাৎ নারীদের আল্লাহ পাক শরীর ঢাকতে বলেছেন, তাদের এতে ইহকালেরও উপকারিতা আছে আর পরকালের উপকারিতা আছে। তারা ধর্ষিত হবে না, তাদেরকে উত্ত্যক্ত করা হবে না, যদি ভদ্র মহিলা হয়, আর যদি শালীনতার সাথে চলাফেরা করে। তারপরেও তারা নিজের শরীরকে খুলে দিচ্ছে, অর্ধ উলঙ্গ হয়ে যাচ্ছে। আর যেসব লোকদেরকে, পুরুষদেরকে আল্লাহ পাক কিছু অনুমতি দিয়েছেন, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা থাকলেই হইল একজন পুরুষের জন্য, তারা গোটা শরীর ঢেকে রাখছে, তারা ফুল প্যান্ট পরে, পুরুষরা ফুল প্যান্ট পরে, আর মহিলা আজকাল জাঙ্গিয়া পরে ঘোরাফেরা করছে। শয়তান সবসময় মানুষকে বিভ্রান্ত করার জন্য লেগে আছে, আর এই ক্ষেত্রে শয়তান সাকসেসফুল, ইবলিশ শয়তান সাকসেসফুল, ইবলিশ শয়তানের অসংখ্য চালা। যাদের শরীর ঢাকা উচিত ছিল তারা উলঙ্গ হচ্ছে, কিভাবে প্রকৃতি বিকৃত হয়েছে। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন, আর প্রত্যেক মানুষকে সংশোধন করে আল্লাহ পাকের নাজিলকৃত দিন ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, তাতেই রয়েছে সমস্ত সমস্যার সমাধান। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন, ও আসা আদম, আদম আলাইহিস সালাম নাফরমানি করে দিয়েছিলেন, আদম আলাইহিস সালাম নাফরমানি করেছিলেন, বিরুদ্ধাচরণ করেছেন, আল্লাহ পাক নিষেধ করেছিলেন, সে ভুলে গিয়ে হোক না কেন, ইচ্ছা করে জেনে শুনে করেননি, গাফিল হয়ে গিয়েছিলেন, সচেতন ছিলেন না, কিন্তু তিনি আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করে দিয়েছিলেন। ও আসা আদম রব্বাহু, তার প্রতিপালকের বিরুদ্ধাচরণ করেছিলেন, ফাগাওয়া, সুতরাং তিনি পথ হারা হয়ে গিয়েছিলেন, সঠিক পথ থেকে তার পদস্খলন ঘটেছিল। আল্লাহ পাক তারপরে বলছেন যে তাকে আবার আমি মনোনীত করেছিলাম, তিনি যখন তওবা করলেন, সংশোধন করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আমি তাকে মাফ করে দিলাম, সুম্মা ইজতাবাহু রব্বহু, অতপর তার প্রতিপালক তাকে মনোনীত করলেন, ফাতাবা আলাইহি, তার তওবা কবুল করলেন, ওয়াহাদা, এবং তাকে সঠিক পথ দেখালেন। আল্লাহ পাক রব্বুল এমনকি দোয়াও শিখিয়ে দিচ্ছেন যে কি বাক্য দিয়ে তওবা করতে হবে, ফাতালাক্কা আদমের রব্বি কালিমাত, আদম আলী সালাম রবের কাছ থেকে কিছু বাক্য শিখে নিলেন। কালাহবিতা মিনহা জামিয়ান, আল্লাহ পাক বলেন এখন আর ওই জান্নাতে থাকা যাবে না, এখন পৃথিবীতে নেমে পড়তে হবে। আদম হাওয়া তোমরা পৃথিবীতে নেমে পড়ো, বাদুকুমুল বাদিন আদু, তোমাদের একে অপরের শত্রু সেখানে হবে, দুনিয়ায় কলহ বিবাদ করবে মানুষ। ফাইম্মা ইয়াতি আন্নাকুম মিন্নি হুদান, সুতরাং তোমাদের কাছে যদি আমার পক্ষ থেকে দিক নির্দেশনা আসে, আসমানি সিলেবাস আসে, জেনে রাখো ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, যেই ব্যক্তি আমার হিদায়াতকে অনুসরণ করবে সে কখনো পথভ্রষ্ট হবে না, আল্লাহ পাকের গাইড মোতাবেক জীবনযাপন করবে সে কখনো পথভ্রষ্ট হবে না, ওয়ালা ইয়াশকা আর কখনো কষ্টে পড়বে না, কখনো হতবাগা হবে না। অমান আরাজা আন যিকরি, পক্ষান্তরে যেই ব্যক্তি আমার উপদেশ থেকে বিমুখ হবে, আল্লাহর উপদেশ কোরআনে করিম গ্রহণ করলো না, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে, অশান্তির জীবন, কখনো শান্তি পাবে না, পরকালেও শান্তি পাবে না। আজকে দুনিয়ার মধ্যে যেসব দেশের লোকেরা সবচাইতে বেশি সুখী আর্থিক দিক থেকে, তারা সবচাইতে বেশি আত্মহত্যা করে। কেন? এত ভোগ বিলাসে থাকা সত্ত্বেও কেন আত্মহত্যা করে তারা? আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন যে তাদের জীবন সংকীর্ণ হয়ে যাবে, অনাহসর হইয়া ওমাল কেয়ামত আমা, পক্ষান্তরে কেয়ামতের দিনে তাদেরকে আমি অন্ধ করে উঠাবো, পরকাল অন্ধ হয়ে উঠবে আর দুনিয়াতে অশান্তির জীবন। তখন পরকালে বলবে রব্বেলি মাহাসারতানি আমা, হে প্রতিপালক আমাকে অন্ধ করে কেন উঠালে, ওয়াকাদ কুনতু বাসিরা, আমি তো চক্ষুষ্মান লোক ছিলাম, আমি তো চোখওয়ালা দৃষ্টি ছিল আমার, দেখতাম। কালা কাযালিকা আতাতকা আয়াতুন, আল্লাহ পাক বলবেন যে এইভাবে তোমার কাছে আমার আয়াত গিয়েছিল, আমার বিধান গিয়েছিল, ফানাসি তাহা তুমি উপেক্ষা করেছিলে, ওয়াকাযালিকা ইয়াউমা তুনসা, এইভাবে এই জন্যই আজকে তোমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, মানে তোমাকে আমি দৃষ্টিশক্তি হারা করেছি। আল্লাহ পাক যেন আমাদেরকে আমাদের দৃষ্টি দ্বারা, আমাদেরকে আল্লাহ পাক যেসব নিয়ামত দ্বারা উপকৃত করেন এবং আমাদেরকে হক বাতিলের পার্থক্য করার তৌফিক দান করেন। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। সৌরজগত সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে, পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে। গবেষণা, আল্লাহ সুবহান ওয়া তাআলা বিজ্ঞান আজ রাত 11:30 আর পুনঃ সম্প্রচার সকাল 10:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9:00 আর পুনঃ সম্প্রচার সকাল 7:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। আল্লাহর একত্বের প্রতি ভরসা, একনিষ্ঠ ভাবে একমুখী হয়ে সব দিক থেকে তাকে জানতে হবে, শিরক থেকে সম্পূর্ণ বিরত থাকা, শিরক মহাপাপ কোনো সন্দেহ নেই এবং সেটা ঈমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেবে, সুন্নতের অনুসরণ, আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম, ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত, কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনিও আমানতের খেয়ানত করেছেন। হাসান জামিল, শাহিদুল্লাহ খান মাদানী, ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ, আকরামুজ্জামান বিন আব্দুসসালাম, মুজাফফর বিন মুহসিন, মোহাম্মদুল হাসান, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় তাওহীদ, ঈমান এবং ইসলামের মূল ভিত্তি কবরকে সিজদা করতেছে, সেটা ইসলাম ভঙ্গের কারণ, স্রষ্টা আল্লাহ, কর্তা একমাত্র আল্লাহ। আর কি কি আছে মুমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকীদা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াকাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বিহি ওয়াল আযাবুল আখিরাতি আশাদ্দু আবকা। এইভাবে যারা সীমা লঙ্ঘন করবে তাদেরকে আমি প্রতিদান দেব, যারা এই সীমা লঙ্ঘন করবে তাদেরকে এই বদলা দেব, আখিরাতে অন্ধ করে উঠানো হবে আর এই অন্ধ অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ওয়ালাম ইউমিন বিআয়াতি রাব্বিহি, আর যারা রবের আল্লাহ পাকের আয়াত সমূহকে বিশ্বাস করেনি, আল্লাহ পাকের বিধানকে বিশ্বাস করেনি, ওয়ালা আজাবুল আখিরাত আশাদ্দু আবকা, আখিরাতের পরকালের আজাব বড়ই কঠিন হবে এবং তা স্থায়ী হবে। কাফের অস্বীকারীদের জন্য, বহুত্ববাদীর জন্য তা স্থায়ী হবে, আর যারা পাপিষ্ঠ কিন্তু তাদের ইমানকে রক্ষা করেছিল তাদের জন্য দীর্ঘকালের শাস্তি হবে, কিছু কালের শাস্তি হবে, বিভিন্ন স্তরের জাহান্নামীরা হবে। আল্লাহ পাক তারপরে বলছেন, আফালাম ইয়াহদিল্লাহুম কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি ইয়ামশুনা ফী মাসাকিনিহিম ইন্না ফী যালিকা লায়াতিল লিউলিন্নুহা, তাদেরকে কি এটা সঠিক পথ দেখায়নি যে কত জাতিকে আমি ধ্বংস করেছি এর পূর্বে, তাদের পূর্বে অনেক জাতি ধ্বংস করা হয়েছে, সেসব জাতিদের ইতিহাস শুনে তারা নিজেদের সংশোধন করেনি, আবার ওই বদচরিত্র ধরেছে, আবার তাদের মতোই কুফুরি করেছে, তাদের মতো পাপে লিপ্ত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করছেন, ইয়ামশুনা ফী মাসাকিনিহিম, তাদের জনবস্তি হয়েই তো তারা চলাফেরা করে। যখন আরবরা বাণিজ্যিক সফরে শাম দেশে যেত, তখন রাস্তায় তাবুকের এলাকায় দেখতে পেত যে সেখানে সামুদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে, লুত আলাইহিস সালামের জাতি যারা বদচরিত্রের লোক ছিল এবং কাফের মুশরিক ছিল তাদেরকে ধ্বংস করা হয়েছে, এসব ঘটনা তারা জানতো, তারপরেও তারা পাপে লিপ্ত, শির কুফুরিতে লিপ্ত, নিজেদের সংশোধন করছে না। আল্লাহ পাক বলছেন, ইন্না ফী যালিকা লায়াতিন লিউলিন্নুহা, নিশ্চয় এসব বিষয়গুলিতে, এসব কাহিনীতে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে, নিদর্শন রয়েছে, লিউলিন্নুহা, জ্ঞানী ব্যক্তিদের জন্য। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা লাকানা লিজামান ওয়া আজালুম মুসাম্মা, আল্লাহ পাক বলছেন, হে নবী, তোমার প্রতিপালকের পক্ষ থেকে যদি অগ্রিম ঘোষণা না হয়ে যেত যে আল্লাহ দুনিয়াতে পাপের জন্য সাথে সাথে ধরে নেবেন না, অবসর দেবেন, ছাড় দেবেন, হয়তো পৃথিবীতে ধরলেন না, পরকালে আল্লাহ পাক পকড়াও করবেন, তাহলে আর এর জন্য যদি নির্ধারিত সময়, আজালুম মুসাম, নির্ধারিত সময় আল্লাহ পাক যদি না রাখতেন, তাহলে লাকানা লিজামান, তাহলে অবশ্যই তাদের ওপর আল্লাহ পাকের শাস্তি নেমে আসতো। আল্লাহ পাক তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দান করছেন, ফাসবির আলা মা ইয়াকুলুন, কাফের মুশরিকরা শত্রুরা যা কিছু বলছে তার উপর তুমি ধৈর্য ধারণ করো, ওয়াসাববিহ বিহামদি রাব্বিকা, তোমার রবের প্রশংসা বিজড়িত তাসবিহ করো, কাবলা তুলুই শামস ওয়া কাবলা গুরুবিহা, সূর্য অস্তমিত হওয়ার পূর্বে এবং সূর্য উদয় হওয়ার পূর্বে, ওয়ামিন আনা ইল্লাইল, রাতের কিছু অংশে আল্লাহ পাকের তাসবিহ পাঠ করো, ফাসাববিহ, তাসবিহ পাঠ করো, ওয়া আতরাফান নাহার, আর দিনেরও দুই অংশে তুমি আল্লাহ পাকের তাসবিহ পাঠ করো। এই আয়াতে পাঁচ অক্ত সলাতের দিকে ইঙ্গিত করা হয়েছে, স্পষ্ট ভাষায় আল্লাহ পাক বলেননি। যেমন আল্লাহ পাক তাসবিহ করতে বলেছেন সূর্য উদয় হওয়ার পূর্বে, ফজরের সলাত, সূর্য ডুবার পূর্বে, আসরের সলাত, অমিন আনা ইল্লাইল, রাতের অংশে অর্থাৎ মাগরেব এবং এশা, ও আতরাফান নাহার, আর দিনের ভিতরে অর্থাৎ জোহরের সলাত, পাঁচাত্তর সলাতের কথা আল্লাহ পাক যেন এই আয়াতে ইশারা ইঙ্গিতে বর্ণনা করেছেন, লাআল্লাকা তারজা, যাতে করে তুমি সন্তুষ্ট হতে পারো। এখানে আল্লাহ পাক রব্বুল তাসবিহ বলে বোঝাতে চেয়েছেন ব্যাপক অর্থ, তাতে সলাত সামিল, এই সলাতে নামাজে তাসবিহ রয়েছে, রুকুর তাসবিহ রয়েছে, সেজদায় তাসবিহ রয়েছে, সুবহান রব্বিল আজিম, সুবহান রব্বিল আলা, এছাড়া সানাতেও একাধিক সানা, মানে সলাৎ শুরু করার পরে তাকবীর তাহরিমার পরে রয়েছে, তার মধ্যে একটি তো রয়েছে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, তাতেও তাসবিহ রয়েছে। এক কথায় নামাজকেও তাসবিহর একটা অংশ বলা হয়েছে, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণার উদ্দেশ্যে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগির উদ্দেশ্যে আপনি সলাৎ কায়েম করে থাকেন, এবং তার সাথে সাথে প্রশংসার কথা উল্লেখ করা হয়েছে। এতে আল্লাহ পাকের প্রশংসা সূরা ফাতিহা আলহামদু দিয়ে শুরু হচ্ছে, আল্লাহ পাকের প্রশংসা গুণগান দিয়ে শুরু হচ্ছে। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম জাহরাতাল হায়াতাদ দুনিয়া লিনাফতিনাহু ফী ওয়া রিযকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক বলছেন যে হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার দুই চক্ষুকে প্রসারিত করিও না, লম্বা দৃষ্টি বাড়িয়ে দিও না ওইসব ভোগবিলাসের সামগ্রীর দিকে যা আমি দিয়েছি, আজওয়াজাম মিনহুম জাহরাতাল হায়াতাদ দুনিয়া, পার্থিব জগতের সাজসজ্জা হিসাবে, চাকচিক্য হিসাবে, দুনিয়াতে যে অনেক লোককে দুনিয়ার চাকচিক্য দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, নেতৃত্ব দিয়েছি, এই দিকে দৃষ্টি লম্বা করে দিও না যে ওরা পেয়েছে আমরা পাইনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সরাসরি সম্বোধন করে প্রত্যেক মানুষকে সম্বোধন করেছেন, আপনাকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছে দুনিয়ার ক্ষেত্রে, আপনি ওর পরোয়া করিয়েন না যে ও পেয়েছে আমি পাইনি, ও বেশি সুন্দর, ও বেশি ধনাঢ্য, ও বেশি সুস্থ, ও বেশি বড় নেতৃত্ব পেয়েছে আমি পাইনি, সে ক্ষমতাশালী বেশি, এসব কথা আর দিকে ভ্রুক্ষেপ করিও না। কারণ এটা পরীক্ষা, লেনাফতে না হুম ফি, যাতে করে তাদেরকে আমি পরীক্ষা করি এই পৃথিবীতে। ওয়ারিজকু রব্বিকা খাইরুন ওয়া আবকা, জেনে রাখো যে তোমার প্রতিপালকের পক্ষ থেকে যে উপজীবিকা রিজিক রয়েছে, আল্লাহ পাকের ভাগ বন্টন রয়েছে, সেটাই হচ্ছে শ্রেষ্ঠ এবং সেটাই হচ্ছে চিরস্থায়ী। আল্লাহ পাক তোমাকে সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন ঈমান, ইসলামের নিয়ামত। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, লা নাসআলুকা রিজকা ওয়া নাহনু নারজুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সম্বোধন করে বলছেন, হে নবী, তোমার পরিবার পরিজনকে সলাতের নির্দেশ দান করো, নিজে তো সলাত কায়েম করবে, তোমার পরিবারের সদস্যদেরকে ও সলাতের উপদেশ দাও। ওয়াসতাবির আলাইহা, এবং এই সলাতের ওপর তুমি অটল থাকো, অবিচল থাকো। তাহলে কখনো নামাজ পড়লেন, কখনো পড়লেন না, তিন চার কোনো দিন, কোনো দিন পাঁচ, কোনো দিন দুই, এটা চলবে না, এটা অচল, এটা আল্লাহ গ্রহণ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলমিন খামসু সলাত, পাঁচ সলাত দিয়েছেন, পাঁচটাই করতে হবে। পাঁচ সলাতে মিনিমাম ১৭ রাকাত আল্লাহ ফরজ করেছে, সেটা অবশ্যই আদায় করতে হবে। বাকি সুন্নত বেতর আদায় করেন, আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার মর্যাদা উঁচু করবেন। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সলাতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক তারপর লা নাসআলুকা রিজকা, হে মোহাম্মদ, তোমার কাছে আমি কোনো রিজিক চাই না, তোমার কাছে ধন সম্পদ চাই না, বরং নাহানু নারজুকুকা, আমি আল্লাহ তোমাকে রিজিক দিই। এইভাবে প্রত্যেক মানুষকে সম্বোধন করা হয়েছে, আল্লাহ তোমাদের কাছ থেকে টাকা পয়সা চান না, আল্লাহ পাক তোমাদের কাছ থেকে কিছু না চেয়ে তোমাদেরকে আল্লাহ দান করে থাকেন, আল্লাহই তোমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক চান যে আল্লাহর বিধান মোতাবেক তোমরা পৃথিবীতে জীবনযাপন করবে, পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে না, বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, বিপর্যয় সৃষ্টি করবে না। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আর জেনে রাখো যে শেষ পরিণাম, শুভ পরিণাম তাকওয়া রয়েছে, আল্লাহ ভীরুতা রয়েছে। যারা আল্লাহকে ভয় করবে, সংযত জীবনযাপন করবে, পাপমুক্ত জীবনযাপন করবে, বেঁচে থাকার মনে আশা আকাঙ্ক্ষা আছে যে অন্যায় থেকে বেঁচে থাকবো, নিজেকে বাঁচিয়ে রাখবো, আল্লাহর অবাধ্যতা থেকে বাঁচিয়ে রাখবো, আল্লাহর দিন মোতাবেক জীবন গড়ে তুলবো, তাদের জন্য উত্তম পরিণাম রয়েছে। আল্লাহ ফাকর রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, ওয়াকালু লাউলা ইয়াতিনা বিআয়াতি মির রব্বিহি আওয়ালাম তাআতিহিম বাইয়্যানাতু মা ফিস সুহুফিল উলা। লোকেরা বলে, অর্থাৎ কাফের মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে চ্যালেঞ্জ করত যে, হে মোহাম্মদ, তুমি যদি সত্যবাদী হও তো আমাদের কাছে তোমার রবের পক্ষ থেকে নিয়ে আসো কিছু নিদর্শন, দেখাও কিছু অলৌকিক ঘটনা, দেখিয়ে দাও মক্কার পাহাড় পর্বতগুলিকে স্বর্ণ করে, এই করে সেই করে, চাঁদকে দুটুকরো করে দেখিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়েছেন, চাঁদকে বিদীর্ণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক বলছেন যে তারা বলে, লাউলা ইয়াতিনা বিআয়াতি মির রব্বিহি, আমাদের কাছে তার রবের পক্ষ থেকে, তার পালনকর্তার পক্ষ থেকে কেন নিদর্শন নিয়ে আসে না, মুজিজা অলৌকিকত্ব নিয়ে আসে না? আওয়ালাম তাআতিহিম বাইয়্যানাতু মা ফিস সুহুফিল উলা, তাদের কাছে কি আসেনি প্রাচীন যুগের কিতাবসমূহে, গ্রন্থে যেসব বিষয়গুলি ছিল তার সুস্পষ্ট দলিল প্রমাণ, সুস্পষ্ট বিষয়গুলি? এর আগে যেসব আসমানি কিতাব আল্লাহ পাক নাজেল করেছেন, তাওরাত, ইনজিল, জাবুর, এছাড়াও বহু কিতাব আল্লাহ নাজেল করেছেন, সেগুলির নাম আল্লাহ পাক হয়তো উল্লেখ করেননি, সেগুলিতে যে মৌলিক বিষয়গুলি ছিল, বুনিয়াদি বেসিক জিনিসগুলি ছিল, সেই বিষয়গুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। তৌহিদ, আল্লাহ পাকের একত্বের কথা, আল্লাহ পাকের মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্যের কথা, পরকালের কথা, আখেরাতের কথা, জান্নাত জাহান্নামের কথা, ভালো মন্দ তকদিরের কথা, আর রিসালাতের কথা, একমাত্র আল্লাহর ইবাদত বন্দী করতে হবে, আর একমাত্র শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবনযাপন করতে হবে সারা বিশ্বের সমস্ত মানুষকে, এসব কথা কি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেননি? অবশ্যই জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক তারপরে বলছেন, ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিম মিন ক্বাবলিহি লাকালু রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান ফানাত্তাবি'আ আয়াতিকা মিন ক্বাবলি আন নাযিল্লা ওয়া নাখজা। আল্লাহ পাক বলছেন যে যখনই তারা অবাধ্য হয়েছিল আর পাপে লিপ্ত হয়েছিল, আল্লাহ পাক তাড়াতাড়ি করে তাদেরকে ধ্বংস করে দেননি, অবসর দিয়েছেন, ছাড় দিয়েছেন, চিন্তার সুযোগ দিয়েছেন, শিক্ষার সুযোগ দিয়েছেন, ভালো মন্দর মধ্যে পার্থক্য করার আল্লাহ পাক সময় সুযোগও দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাকনাহুম, আমি যদি তাদেরকে ধ্বংস করে দিতাম এর পূর্বে শাস্তি দেবে, আযাবি মিন ক্বাবলিহি, এর পূর্বে শাস্তি দিয়ে আজাব দিয়ে লাকালু, তাহলে তারা বলার সুযোগ পেত, রব্বানা হে আমাদের প্রতিপালক, লাউলা আরসালতা ইলাইনা রাসূলান, আমাদের কাছে এমন কোন দূত রাসূলকে কেন পাঠাননি, একজন রাসূল পাঠাইতেন আপনার পক্ষ থেকে, বার্তাবাহক তিনি আসতেন, আসার পর আমাদেরকে সতর্ক সাবধান করে দিতেন, সুতরাং আমরা মেনে নিতাম। এই জন্য আমি প্রত্যেক জাতিতে নবী রাসূল প্রেরণ করেছি। আর মুশরিকরাও যখন কাবার চারিদিকে 360 মূর্তির পূজা করছিল, আর ঘরে ঘরে তো পুজোর অভাবই ছিল না গাইরুল্লাহর, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন, তখন তারা এইরকম অজুহাত করার সুযোগ পেত যে রাসূল আসলে তোমার আয়া, তোমার বিধানকে আমরা মানতাম, এর পূর্বে যে আমাদেরকে অপদস্থ করা হোক বা লাঞ্ছিত করা হোক, এ আখেরাতের লাঞ্ছনা আমাদের উপর আসতো না। হে নবী, তুমি বলে দাও, কুল্লুন মুতারাব্বিসুন, প্রত্যেকে অপেক্ষায় রয়েছ। কাফেররা অপেক্ষায় ছিল যে মোহাম্মদ কখন ধ্বংস হবে, মোহাম্মদের কখন পতন ঘটবে। ফাতারাব্বাসু, আমরা অপেক্ষায় রয়েছি, তোমরাও অপেক্ষায় থাকো, প্রতীক্ষায় থাকো। ফাসা তা আলামন মান আসহাবুসসিরাতি সওয়ি ওমান হিতাদা, শীঘ্রই তোমরা জানতে পারবে যে সঠিক পথের অনুসারী কারা, আর ওমান হিতাদা, আর হিদায়ত প্রাপ্ত, সঠিক পথ প্রাপ্ত, সঠিক পথের ওপর অটল কারা, আমরা নাকি তোমরা, এটা শীঘ্রই বুঝতে পারবে। হক বাতিলের ফয়সালা যখন হয়ে যাবে তখন ভালো করে বুঝতে পারবে। আলহামদুলিল্লাহ, এখানে আমাদের সূরায়ে তাহার তাফসীর শেষ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কথাকে, কাজকে কবুল করেন এবং আমাদের কথা কাজে যেন বরকত দান করেন। আল্লাহ পাক আমাদের যেন সঠিক পথের ওপর অটল থাকার তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। عرفت الله ربي أشرق النور بقلبي ملأ البشر حياتي مل أضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا ربي السماء عرفت الله ربي حلو حلو حلو حياتي عرفت الله ربي أشرق النور السلام عليكم আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। Marriage or divorce? What's Islamic ruling? Nikah. Love book. Solution or problem? Heaven or hell? There is a misconception. You choose. Beauty. Wealth. Family status. Virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. Dekhun, Ardhangini Natitangini. Prati Ravivar, Raat 6:30, Apuno Shamprachar. Shokal 9:30, Bangladesh. Peace TV, Bangladesh. Nubiji Muhammad Sallallahu Alaihi Wasallamir Moni Mukta. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শিক্ষা অর্থাৎ দ্বীনী শিক্ষা অর্জন করার জন্য কোনো পথ অবলম্বন করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সহিহ মুসলিম চতুর্থ খণ্ড, জিকির অধ্যায়, হাদিস সংখ্যা 6518।